রওজা শরীফ জিয়ারতে আমার বাসনা, রওজা শরীফ জিয়ারতে আমার বাসনা, ইয়া নবীজি ইয়া নবীজি কবুল করো আমার কামনা, রওজা শরীফ জিয়ারতে আমার বাসনা। আমি যে নবীজি অতি অসহায় নিঃস দুর্বল নিঃস দুর্বল, তুমি শুধু পারো দিতে সহায় সম্বল সহায় সম্বল, ইয়া হাবিবি ইয়া হাবিবি পূরণ করো আমার যাচনা, রওজা শরীফ জিয়ারতে আমার বাসনা। তুমি ছাড়া আমার জীবন সর্বদায় চল সর্বদায় চল, তোমার শরণ থাকলে বুকে আমি যে সবল আমি যে সবল, তোমার নূরে তোমার নূরে রোশনি করো আমার সিনা, রওজা শরীফ জিয়ারতে আমার বাসনা, রওজা শরীফ জিয়ারতে আমার বাসনা, রওজা শরীফ জিয়ারতে।